السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আপনাদের সামনে কিছু পারিবারিক কথা আলোচনা করব, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে অনেক মানুষের ভাগ্যে, অনেক মানুষের জীবনে এমন সব কথা আছে, তা হল ঈর্ষা। ঈর্ষা আর হিংসা প্রায় কাছাকাছি। হিংসাতে থাকে যে আপনি যার প্রতি হিংসা করছেন, যে নিয়ে হিংসা করছেন, সেটা ধ্বংস হয়ে যাক, ওরটা ধ্বংস হোক, আমারটা বজায় থাক, আমারটা ঢাকা থাক, ওরটা বিকিয়ে যাক, ওরটা নষ্ট হয়ে যাক, এই রকম একটা মনোভাব থাকলে পরে, মনে মনে এই কামনা থাকলে পরে একে বলা হয় হিংসা। ঈর্ষা কিন্তু তা নয়। ঈর্ষা হল যে ওর থাকবে, ওর হচ্ছে হোক, কিন্তু আমারও হোক, আমার কেন হবে না, দিয়ে এইভাবে মনের মধ্য থেকে একটা ঈর্ষা আসে। উদাহরণ, যেমন ও একজন আলেম, ওর মতো আলেম আমি হব, আমার মনে এই নয় যে ও আলেম ভুলে যাক, ও ধ্বংস হয়ে যাক, না, এরকম না, ওর মতো আমি হতে চাই। ও একজন বড় লোক, বড় ধনী মানুষ, অনেক দান ধ্যান করে, তো আমিও বড় লোক হতে চাই, আমিও দান ধ্যান করব, এ নয় যে ওরটা ধ্বংস হয়ে যাক, এ হচ্ছে ঈর্ষা। আরেক প্রকার ঈর্ষা আছে যেটা হিংসার কাছাকাছি, কিন্তু সেটা হারাম, সেটা হচ্ছে সতিনে সতিনে ঈর্ষা। আল্লাহ তাআলা একজন পুরুষের জন্য হালাল করেছেন কটা? চারটে স্ত্রী। শর্ত কি? চারটের মাঝে ইনসাফ বজায় রাখতে হবে, ইনসাফ বজায় না রাখলে হারাম। কিন্তু সতিনরা আপোষে হিংসা করে, একজন চায় যে আমি স্বামীর সমস্ত ভালোবাসা নব আর অপরকে বঞ্চিত করব। এই যে একটা, স্বামী যখন অপরের সাথে কথা বলে, অপরের সাথে অপরকে একটু ভালোবাসে, তখন এই অন্য স্ত্রী কি করে? ঈর্ষা করে যে ওর সাথে কেন বেশি ভালোবাসা, ওর বাড়ি কেন বেশি যায়, ওর বাসায় কেন বেশি যায়, ওর বিছানায় কেন বেশি যায়, ওকে কেন বেশি দেয়, ওকে বেশি খাওয়ায়, ওকে ভালো কাপড় দেয়, ইত্যাদি। এই একটা হিংসা, সতিনে সতিনে হিংসা। আপনারা নিশ্চয়ই জানেন যে নিম তেতো নিমিনি তেতো তেতো মা কাল ফল, তার চেয়ে তার চাইতে বেশি তেতো দুই সতিনের ঘরে, আপনারা জানেন। তারপরে আন সতিনে নারে চারে, বোন সতিনে পুড়িয়ে মারে। যদি বোন আবার সতীন হয়, বোন আবার সতীন হয় নাকি? ইসলামে বোন সতীন হয়? হতে পারে না। কিন্তু কোন কোন হতভাগা শালিকে বিয়ে করে একই সঙ্গে দুটো বোনকে নিয়ে সংসার করছে, এটা যে হালাল না হারাম? হারাম। কোরআনের আয়াত অনুযায়ী, কোরআনের ঘোষণা অনুযায়ী হারাম, জায়েজ না। তবে বোন যদি না হয়, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, আত্মীয় হলে অনাত্মীয় সতীন থেকে কি বেশি কঠিন। এই জন্যই বলে আন সতীনে নারে চারে, বোন সতীনে পুড়িয়ে মারে। তো এ হল ঈর্ষা, হিংসা। আরেকটা ঈর্ষা আছে যে ঈর্ষা করা ওয়াজিব, যে ঈর্ষা করা ওয়াজিব, জরুরি। যদি আপনি সে ঈর্ষা না করেন তাহলে আপনি গুনাহগার হবেন, অতএব অথবা জানা যাবে বা জানতে হবে যে আপনার মধ্যে পৌরুষ নেই, পুরুষত্ব নেই, আপনি একজন ভেড়া, আপনি একজন মেড়া। এটা কোন ক্ষেত্রে? যখন আপনি দেখবেন যে আপনার স্ত্রী কারো সঙ্গে প্রেমালাপ করছে, নষ্টিফষ্টি করছে, কি কারো সঙ্গে অবাধে যাওয়া আসা করছে, কিংবা কোথাও বেড়াতে যাচ্ছে, ভ্রমণে যাচ্ছে, সিনেমা যাচ্ছে, হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, আপনি কিছুই মনে করেন না, আপনি ভাবছেন কি যাক আমার কাজ বাঁচালো, ওর সাথে যেতে হতো তো ওর সঙ্গে, যাক আমার চাচাতো ভাই গেল, হাসপাতাল যেতে হতো আমি যেতে পারলাম না, চাচাতো ভাইয়ের সঙ্গে পাঠিয়ে দিলাম। এইভাবে যদি আপনার মনের ভিতরে ঈর্ষা না থাকে, ঈর্ষাটা কি যে আমার স্ত্রী শুধু আমারই অধিকারে থাকবে এবং যত রকমের হাসি খুশি নষ্টি ফষ্টি আমার সাথে হবে, পরের সাথে হবে কেন, যদি আপনার মনে শুনে কোনো ব্যথা না লাগে, ঈর্ষা না জাগে, আপনি শুনলেন, হ্যালো টেলিফোন করে শুনলেন যে তোমার স্ত্রী অমুকের সঙ্গে তার দোলাভাইয়ের সঙ্গে সিনেমা দেখতে গেছে, আচ্ছা আচ্ছা অসুবিধে নেই, যাক যাক, কিছুই মনে করলেন না আপনার মনের ভেতর, না হুজুর কাউকে সন্দেহ করতে নেই। হ্যাঁ কেন আপনি স্ত্রীর জন্য সন্দেহ করবেন, আমি তো বলছি না সন্দেহ করুন, আমি বলছি যে শরীয়ত মেনে চলুন, কারণ ব্যথা আসার আগে যাতে ব্যথাটা না আসে সেই চিন্তা করা বেশি ভালো, রোগ আসার আগে, রোগ এলে পরে ওষুধ দেবেন তার থেকে এটা ভালো যাতে রোগটাই সৃষ্টি না হয়। আপনার মনে কোনো প্রকারের ঈর্ষা নেই, আপনি মানা করছেন আপনার স্ত্রীকে, না তুমি যেও না, ভ্রমণে যাচ্ছে সবাই, ওই যে কোথা হাজারদুয়ারি দেখতে যায়, দার্জিলিং যায়, এখানে যায়, ওখানে যায়, বাস যাচ্ছে, বউ বলছে আমি যাব, তা আমি তো যাব না, বলছে না দোলা ভাইরা যাবে আমি যাব, যে দোলা ভাইদের সাথে বউ চলে গেল, টাটা ঠিক আছে যাও, কোনো ব্যাপারই নেই, আপনার কাছে কোনো বাধা নেই, কারণ আপনি হচ্ছেন প্রগতিশীল, আপনি হচ্ছেন উদারপন্থী, এদেরকে বলে কি উদারপন্থী, আর যারা যেতে দেয় না মানা করে তারা হচ্ছে রক্ষণশীল, গোড়াপন্থী, সেকেলে, বউকে আলমারিতে ভরে রাখো গা, বউকে ঘর থেকে বেরোতে দাও না, অর্গলবদ্ধ করে রাখো, তা তো নয়, এটা কি বলে, না তা বলছি না, যাও সফর, সফরের নিয়ম হলো যে মাহারাম ছাড়া সফর নিষেধ, তাই না, মাহারাম, মাহারাম কাকে বলে, যার সাথে চিরতরে বিবাহ হারাম, যার সাথে কোনো কালে বিবাহ হতে পারে সে কিন্তু গায়ের মাহারাম, অতএব তার সঙ্গে সফর চলবে না, আপনার সঙ্গে আপনার শালির বিয়ে জায়েজ না জায়েজ, আপনার সঙ্গে আপনার শালির বিয়ে না জায়েজ, বউ থাকলে হারাম, কিন্তু বউ মারা গেলে কিংবা বউকে তালাক দিলে তখন ওই শালি আপনার বউ হতে পারে না, পারে না, পারে, অতএব এটা মাহারাম না গায়ের মাহারাম, এটা হচ্ছে গায়ের মাহারাম, মাহারাম নয়, এর সঙ্গে সফর হারাম, বউ থাকলেও হারাম, বউ না থাকলেও হারাম, বোনাইয়ের সঙ্গে শালি যাবে কিংবা আপনার ভাবির সঙ্গে দেওর যাবে বা দেওরের সঙ্গে ভাবি যাবে, এমনকি হজ করতে যাওয়া পর্যন্ত জায়েজ না, হজ ইবাদত, তবুও মহিলার জন্য হজ ফরজ না যদি তার সাথে মাহরাম না থাকে, যদি মাহরাম পুরুষ না থাকে তার জন্য হজ ফরজ না, যতই সে ধনবতী হোক, তার যতই ধন থাক, মোট কথা যে পুরুষের মা মনে এইটুকু ঈর্ষা নেই যে তার স্ত্রী, তার মা, তার মেয়ে, তার বোন অপরের সাথে নষ্টি ভষ্টি করছে, মনের ভেতরে কোনো আঘাত দেয় না, কোনো ব্যথা সৃষ্টি করে না, তাকে কি বলা হয় আরবিতে বা হাদিসের ভাষায় কি বলা হয়, দাইয়ুস, তাকে বলা হয় দাইয়ুস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সম্পর্কে যে বিধান দিয়েছেন আমরা দেখব আজকে, অবশ্য আলোচনাটা আলোচনার বিষয় হল সব থেকে বেশি ঈর্ষাবান কে, ঈর্ষা আপনার হতে পারে, আপনি আপনার স্ত্রীর প্রতি ঈর্ষা করতে পারেন, আপনি আপনার মেয়ের জন্য, আপনি আপনার ছেলের বউয়ের জন্য, আপনি আপনার বোনের জন্য, মায়ের জন্য ঈর্ষা করতে পারেন, স্ত্রীর জন্য ঈর্ষা করতে পারেন, কিন্তু সবচেয়ে ঈর্ষাবান কে, সবচেয়ে ঈর্ষাবান আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদের মধ্যে সব থেকে বেশি ঈর্ষাবান, আর আমার থেকে বেশি ঈর্ষাবান হচ্ছে মহান আল্লাহ, মহান আল্লাহ ঈর্ষা করেন, কিভাবে মহান আল্লাহ ঈর্ষা কি, সে কথা হাদিসে এসেছে, কেমন আমরা জানি না, তবে আমাদের যেভাবে ঈর্ষা হয় তার সেরকম নিশ্চয়ই হয় না, আমাদের সঙ্গে কোনো তুলনা নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেছেন আমরা সেটাই দেখব। ঈর্ষা বলতে সেই ঈর্ষাকে বোঝাতে চাচ্ছি যা সাধারণত সুপুরুষের মাঝে হয়ে থাকে, সুপুরুষ, কাপুরুষ না, বললাম আগেই ভেড়া ভেড়া পুরুষের না, নিজের স্ত্রীর সঙ্গে অন্য কাউকে নষ্টিফষ্টি করতে দেখলে অথবা প্রেমালাপ বা হাসি খুশি করতে দেখলে গায়ে যে জ্বালা ধরে, যন্ত্রণা আসে, জ্বালা ধরে, সেই ঈর্ষাই এখানে উদ্দিষ্ট, দেখবে স্বামী রাগ করবে, হ্যাঁ কি হলো তুমি, হ্যাঁ তুমি অমুকের সঙ্গে কেন, আমি কি করেছি, আমি এই নানা রকম হ্যাঁ সৃষ্টি হয়। বহু পুরুষ আছে যারা নিজ স্ত্রী কন্যার পর্দাহীনতা এবং নোংরামির ব্যাপারে ঈর্ষাহীন, একটি মেয়েরা যেমন ঈর্ষাহীন হয় অনুরূপ সে মাটির মানুষ, বলে মাটির মানুষ কিছু বলে না, যার সাথে যা করবে করো, যেখানে যাবে যাও, মাটির মানুষ গো, কিছুই বলে না, সেখানে প্রশংসা হয়, তাই না? সাধারণত মেয়েরা এরকমই পুরুষ চায়। তবে হ্যাঁ, জ্ঞানী মেয়েরা কোনোদিন ভেড়া পুরুষ চায় না। যে পুরুষ তার ব্যাপারে ঈর্ষাহীন, কোন ছেলে তার প্রতি প্রিজিং করলে কিংবা তার প্রতি কটাক্ষ করলে, কুমন্তব্য করলে কিংবা কোন মানে যৌন হয়রানি করলে, পুরুষ কিছুই বলে না, আচ্ছা চলো যা ঠিক নাই, অসুবিধা নেই চলো, এইরকম পুরুষকে কোন স্ত্রী যে জ্ঞানী মেয়ে পছন্দ করে না। ভেড়া পুরুষ সব মেয়ে পছন্দ করে না। কোন কোন মেয়ে আছে যাদের স্বভাব চরিত্র একটু হ্যাঁ তেরা বেঁকা, তারা ভেড়া পুরুষ পছন্দ করে, মাটির মানুষ। কিন্তু সেই মাটির মানুষ যে কত বড় ক্ষতি করে তা জানে না। তথাকথিত উদার মানুষ ও স্ত্রীর অন্যাসক্তি দেখেও কিছু মনে নেয় না, নিজ স্ত্রী কন্যার অশ্লীলতায় সম্মত থাকে, এই জন্য তাকে মেড়া বা ভেড়া পুরুষও বলা হয়। অবশ্য অনেক সময়ে পুরুষ মজবুর থাকে। পুরুষ মজবুর থাকে মানে সে তার স্ত্রীকে সেই ভালোবাসা দিতে পারে না যেটা দেওয়া দরকার ছিল, তখন সে স্ত্রীর কাছে কি খায়, নিন্দাবাদ, ভর্ৎসনা খায়, তখন সে দাস হাতে যা করে কিছুই বলে না, কারণ সে নিজে তা পারে না, এই জন্য সে বর্জন করে, মজবুর হয়ে যায়, এই জন্য তাকে ছেড়ে দেয়। সে যার তার সাথে নিজের মনকে খুশ করে, যেহেতু সে তার মনকে খুশ করতে পারে না, আল্লাহুল মুস্তাহান। এমন পুরুষদের অনুরূপ উদার সমাজ ছাড়া অন্য কোথাও মর্যাদা থাকে না। উদার সমাজ ছাড়া এমন পুরুষের মর্যাদা মুসলিম সমাজে থাকবে না, এমন পুরুষকে কেউ মুসলিম সমাজে মর্যাদা দেবে না। আর এমন ঈর্ষা ও আত্মমর্যাদাহীন পুরুষদের কোন মর্যাদা আল্লাহর কাছেও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আদ্দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস পুরুষ, ভেড়া পুরুষ জান্নাতে যাবে না। মেড়া ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতে তাকিয়েও দেখবেন না। নাসাই শরীফ 2561 নম্বর হাদিসে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি আরো বলেছেন, তিন ব্যক্তি বেহেশতে যাবে না, সালাসাতুন লা ইয়াদখুলুন জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে যাবে না, কে, আল আকলি ওয়ালিদাই, যে পিতামাতার অবাধ্য সন্তান, আর দায়ুস। দুই নম্বর হচ্ছে কে, দায়ুস, আর মুতাশাব্বিহু মিনার রিজালি বিন নিসা, যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, মহিলার মতো চুল, মহিলার মতো চলন বলন পরন সবকিছু। এ হচ্ছে এমন এই তিন ব্যক্তি, যে তিন ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। কোনদিন আল্লাহ জানে, একদিন একদিন সে তৌহিদের কারণে যেতে পারে, কিন্তু প্রাথমিকভাবে তারা জান্নাতে যাবে না। মানুষের যেমন ঈর্ষা আছে তেমনি আল্লাহরও ঈর্ষা আছে, কিন্তু একই রকম না। তবে উভয় ঈর্ষার মধ্যে কোনো মিল নেই, কোনো তুলনা নেই, কথা আপনারা সব বিষয়েই জানেন। মানুষের দয়া আছে, আল্লাহরও দয়া আছে, কিন্তু ওই দয়া আর এ দয়া এক না। পুকুর আর সমুদ্র এক না, কুয়ো আর সমুদ্র এক হতে পারে না, সে অনেক পার্থক্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াগার ওয়া গায়রাতুল্লাহি তাআলা ইয়াতিয়াল মারউ মা হারামাল্লাহু আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈর্ষান্বিত হন। কিভাবে ঈর্ষান্বিত হন? আল্লাহর ঈর্ষা কেমন? আল্লাহর ঈর্ষা হল তখন ঈর্ষান্বিত হন যখন কোন মানুষ এমন কাজ করে ফেলে যা তিনি তার উপরে হারাম করেছেন। আপনি আপনার স্ত্রী যদি এমন একটা কাজ করে আপনি নিষেধ করেছেন যে তুমি আমার ওই ভাইটার সঙ্গে কথা বলো না, অমুকের সঙ্গে কথা বলো না, ছেলেটা ভালো না, দেখলেন যে না না না ও তো ভালো ছেলে, মানছে না, তার সঙ্গে গল্প করছে, আপনার মনটা কেমন হবে? ঈর্ষান্বিত হয়ে রাগান্বিত হবে। আল্লাহ বললেন, বান্দা তুমি এটা করো না, এটা করলে তোমারই ক্ষতি, কিন্তু আপনি মানছেন না, বান্দা মানছে না, তার ফলে আল্লাহ রাগান্বিত হন, ঈর্ষান্বিত হন যখন বান্দা হারাম কাজ করে। বরং মহান আল্লাহর ঈর্ষা সবার চাইতে বেশি ঈর্ষা, আমাদের বিষয় হচ্ছে এটা, সবচেয়ে বেশি ঈর্ষা কার? আল্লাহ তাআলার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ ওয়াল্লাহি মা মিন আহাদিন আগিয়ারু মিন আল্লাহ, হে উম্মতে মুহাম্মদ, আল্লাহ চাইতে বেশি ঈর্ষাবান আর কেউ নয়। আই ইয়াজনিয়া আব্দুহু আও তাজনিয়া আমাতুহু, ইয়া উম্মাতা মুহাম্মদ, কেমন যে তোমার কৃতদাসী কিংবা তোমার কৃতদাস ব্যভিচার করবে, তখন তোমাকে কতটা ঈর্ষা লাগবে? কৃতদাসী আপনার, কৃতদাসী মানে তো বউ, তাই না, স্ত্রীর মতো। তো স্ত্রী যদি ব্যভিচার করে কিংবা ক্রীতদাসী যদি ব্যভিচার করে আপনার মনে কতটা রাগ হয়? সেই তার থেকে বেশি রাগ হয় কার, বেশি ঈর্ষা হয় কার? আল্লাহ তাআলা। ইয়া উম্মাতে মুহাম্মাদ আল্লাহ লাউ তাআলামুনা মা আলাম, হে উম্মাতে মুহাম্মাদ যদি তোমরা তা জানতে যা আমি জানি, লাদাহিকতুম কালিলান, তোমরা হাসতে কম, হ্যাঁ ফ্যাফে, দুনিয়ার বুকে কত খুশি খেলছো, কত এনজয় করছো, এনজয় করছে এরা, এনজয়, কখনো মদ খেয়ে এনজয়, কখনো গান শুনে এনজয়, কখনো গান গেয়ে এনজয়, এই এনজয়ের শেষ নেই, কখনো ভ্রমণে গিয়ে এনজয়, আল্লাহ আকবার, খুব হাসি খুশি করো। কিন্তু যদি তোমরা তা জানতে যা আমি জানি, তাহলে তোমরা অল্প হাসতে, ওলা বাকাই তুম ক্যাসিরা, আর খুব বেশি করে কানতে। মানুষ, এমন মানুষ আছে যে জীবনে স্মরণ করতে পারে না কখনো কেঁদেছে কিনা। এক এক মানুষ আমার কাছে স্বীকার করেছে, হুজুর আমার চোখে পানি আসে না। কিভাবে আসে না পানি? নিশ্চয়ই কোনো আঘাত খাননি, নিশ্চয়ই আল্লাহর ভয় নেই, নিশ্চয়ই আল্লাহর জাহান্নামকে বিশ্বাস করেন না, জাহান্নামের শাস্তিকে বিশ্বাস করেন না, তাই আপনার চোখে পানি আসে না। পানি কেন, কেন আপনি কানবেন না, কেন চোখে পানি আসে না? আর হাসি হাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি হাসবে না, ফাইন্না কাসরাতাল যাহিকি তুমিতুল কলব, বেশি হাসলে পরে অন্তর মারা যায়। আর বেশি হাসার ফলে যখন অন্তর মারা যায়, তখন চোখের পানি আসবে কোথেকে? শুকনো মরুভূমি থেকে বা শুকনো সমুদ্র থেকে তো পানি আসতে পারে না, আপনার সব শুকিয়ে গেছে, পানি আসবে কোথেকে? চোখের। অতএব চোখের পানি বহিতে হবে। তোমরা যদি জানতে আমি যা জানি, তাহলে কানতে বেশি হাসতে কম। বুখারী 1044, মুসলিম 2127 নম্বর হাদিসে এই কথা বলা হয়েছে। একদা সাদ ইবনে উবাদা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি কোন ব্যক্তিকে আমার স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত দেখি, তাহলে তরবারির ধারালো দিকটা দিয়ে আমি তাকে আঘাত করব। রাসূলুল্লাহ, আমি যদি দেখি যে আমার স্ত্রীর সঙ্গে বা আমার স্ত্রী কারোর সঙ্গে ব্যভিচারে লিপ্ত আছে, তাহলে আমার তরবারির ধারালো দিক, ধারালো দিক তার মানে উল্টো দিকটা না, সোজা দিকে আমি তাকে শেষ করে দেব, জবাই করে দেব। ইসলামের দৃষ্টিতে এটা ঠিক না ভুল? ভুল। আপনি বড়জোর আপনার স্ত্রীকে ব্যভিচার করতে দেখলে আপনি কি করবেন? সরকারের কাছে অভিযোগ করবেন। আপনি তালাক দিতে পারেন, কিন্তু আপনি তাকে হত্যা করতে পারেন না। তেমনি যে পুরুষ এসেছে আপনার বাড়িতে, সে আপনার স্ত্রী প্রশ্রয় দিয়েছে বলে তো এসেছে, এখানে তো ধর্ষণ না, ধর্ষণের কথা না, ব্যভিচার, ধর্ষণ আলাদা। ধর্ষণের ক্ষেত্রে মহিলা রাজি থাকে না, পুরুষ জোর করে করছে, সেটা না, ব্যভিচার, তার মানে উভয় পক্ষ রাজি, মিয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী। বলছেন যে আমি ধারালো দিক দিয়ে তাকে শেষ করে দেব। কে বলছেন? এক সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছলে তিনি বললেন, আতাআজাবুনা মিন গায়রাতি সাদ, সাদের ঈর্ষা দেখে তোমরা কি আশ্চর্যান্বিত হচ্ছ? তার ঈর্ষা দেখো, যে স্ত্রীর সাথে, স্ত্রী যদি ব্যভিচার করে তার ঈর্ষা দেখো, তরবারির আঘাতে তাকে শেষ করে দেব, কত বড় ঈর্ষা! তোমরা কি সাদের এই ঈর্ষা দেখে আশ্চর্যান্বিত হচ্ছ? ফা ওয়াল্লাহি লা আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম করে বলছি আমি ওর থেকে বেশি ঈর্ষান্বিত। যদি আমার এই অবস্থা হয়, তো আমারও মনে হয় যে আমি তাকে শেষ করে দেবো, তার থেকে বেশি আমার ঈর্ষা আছে। ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহ আমার থেকেও বেশি ঈর্ষান্বিত। আল্লাহু আকবার, ঈর্ষাবান, আল্লাহ আমার থেকেও বেশি ঈর্ষাবান। কেন? মিনাজিলি গাইরাতিল্লাহি হারামাল ফাওয়াহিশ, আল্লাহ ঈর্ষা আছে বলেই যত রকমের অশ্লীলতা নোংরামি নিষেধ করেছেন। বেপর্দা মহিলারা বেপর্দায় থেকো না, উলঙ্গ অবস্থায় থেকো না, হাটে ঘাটে বেড়ায় বেরো, নিজেকে প্রদর্শন করিয়ে বেড়াইও না, নিজের নিজের ইজ্জত সম্মান দর্শন প্রদর্শন করিও না, ইত্যাদি ইত্যাদি, ব্যভিচার করো না, সমকাম করো না, তারপর পশু গমন করো না, নিজে নিজে হস্তমৈথুন করো না, ইত্যাদি যত রকমের অশ্লীলতা এবং নোংরামি আছে, আল্লাহ তাআলা সব কিছুকে হারাম করেছেন। কেন? যেহেতু আল্লাহর ঈর্ষা আছে। ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপন যত রকমের অশ্লীলতা আছে। এখন তো অশ্লীলতা প্রকাশ্যে, সমুদ্র সৈকতে গেলে উলঙ্গ সবকিছু দেখা যায়, বড় বড় পার্কে গেলে উলঙ্গ সবকিছু দেখা যায়। প্রেম ভালোবাসার নামে তো এখন পার্কে সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে, ভালোবাসা দিবস পালিত হচ্ছে এবং অশ্লীলতার ছড়াছড়িয়া, তার ফলে নতুন নতুন রোগ এবং মহামারী আমাদের মাঝে দেখা দিয়েছে। আল্লাহ তাআলা এই জন্য অশ্লীলতাকে হারাম করেছেন, প্রকাশ্য এবং গোপন সবকিছু। ওয়ালা শাখসা আগিয়ারা মিনাল্লাহ, আর আল্লাহ চেয়ে বেশি ঈর্ষাবান কোন ব্যক্তি নেই, কেউ নেই আল্লাহ ছাড়া বেশি, আল্লাহ থেকে বেশি ঈর্ষা কেউ কারো হতে পারে না। বুখারী মুসলিম। এই হাদিস, আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আহাদ আগিয়ার মিনাল্লাহ, লা আহাদ আগিয়ার মিনাল্লাহ, আল্লাহ থেকে বেশি ঈর্ষাবান কেউ নেই। ওয়ালিযালিকা হাররামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর এই জন্যই আল্লাহ তাআলা প্রকাশ্য এবং গোপন সকল অশ্লীলতা হারাম করেছেন। ওয়ালা আহাদ আহাব্বু ইলাইহিল মাদহ মিনাল্লাহ, আর আল্লাহ থেকে বেশি কেউ প্রশংসা পছন্দকারী কেউ নেই। প্রশংসা পছন্দ করে কে? প্রত্যেক মানুষের মধ্যে প্রশংসা একটা পিয়াস থাকে, যে লোকে আমার প্রশংসা করুক, শ্বশুর বাড়িতে আমার সুনাম হোক, প্রশংসা হোক, যেখানে যাব সেখানে আমার প্রশংসা হোক, আমি বক্তৃতা করছি লোকে আমার বক্তৃতার প্রশংসা করুক, আমি লেখালেখি করছি লোকে আমার লেখার প্রশংসা করুক, আমি কাজ করছি কাফিল আমার প্রশংসা করুক। প্রশংসার পিপাসা কার মধ্যে নেই? সবার মধ্যে আছে, কিন্তু সবচেয়ে বেশি প্রশংসার পিপাসা, বা পিপাসা বলা ভুল হবে আল্লাহর পক্ষে, যে সবচেয়ে বেশি প্রশংসা পছন্দ করেন কে? আল্লাহ তাআলা। এই জন্য তিনি নিজের প্রশংসা নিজে করেছেন, আর মানুষকে বলেছেন তোমরা নিজের প্রশংসা নিজে করো না। আল্লাহ তুজাক্কু আনফুসাকুম, আল্লাহ তাআলা নিজেই প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নিজেই তার থেকে বেশি প্রশংসা পছন্দ। ওয়ালি যালিকা মাদাহা নাফসা, এই জন্য তিনি নিজের প্রশংসা নিজে করেছেন। মুসলিম শরীফ 7169 নম্বর হাদিসে এ কথা বলা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুমিনু ইগার আল্লাহু আশাদ্দু গায়রা, মুমিন ঈর্ষাবান হয় আর আল্লাহ সবার চেয়ে বেশি কঠিন ঈর্ষাবান। মুসলিম শরীফ 7175 নম্বর হাদিসে। সুতরাং যে নারী পুরুষেরা বিবাহ বহির্ভূত সম্পর্ক কায়েম করে, যৌন মিলন করে, আই লাভ ইউ বলে লাভ দান করে, এক অপরের সঙ্গে মিলিত হয়, আজ ইশারা চোখে চোখাচোখি, তারপর কাল মিষ্টি হাসি ঠোঁটে, তারপর ওয়াদা, তারপরে মিলন, এই যে ধীরে ধীরে গিয়ে ব্যভিচারে নিয়ে যায়, তারা জেনে রাখুক যে মহান আল্লাহ তার ঈর্ষার দারুণ কঠিন। আপনাদের এই ভালোবাসা দেখে, আপনাদের এই অশ্লীলতা দেখে আল্লাহ তাআলা কি করেন? ঈর্ষা করেন। এই জন্য তিনি বিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণী শাস্তি বিধান দিয়েছেন। যদি বিবাহিত হয়, অবিবাহিত হলে তার শাস্তি কি? শাস্তির বিধান হচ্ছে 100 করে চাবুক লাগাও। অবিবাহিত হলে 100 করে চাবুক লাগাও, আর বিবাহিত হলে কঠিন শাস্তি। বিবাহিত হওয়ার পর, যৌন উপশম হওয়ার পর, যৌন মানে উপস্মিত হওয়ার পর, ঠান্ডা হওয়ার পর তুমি ব্যবচার করছো, তার জন্য তার শাস্তি হলো তাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর ছুড়ে মেরে দাও, হত্যা করো তাকে, তার বাঁচার অধিকার নেই দুনিয়াতে। কারণ বিবাহের পর সে কি করেছে? ব্যবচার করেছে। আর মধ্যজগতে শাস্তি রেখেছেন ব্যবচারিণীর জন্য, ব্যবচারী ব্যবচারিণীর জন্য মধ্যজগতে শাস্তি কি? মানে কবরের শাস্তিটা কি? হ্যাঁ, মরার পর যখন কোন ব্যভিচারী পুরুষ মরে, বিনা তওবাতে মারা যাবে, কি হবে? আগুনের চুল্লিতে, হ্যাঁ, এইভাবে ওঠানামা করছে উলঙ্গ অবস্থায়। চায়ের পাতি দেখেছেন যখন চা ফুটে কিভাবে ওঠানামা করে, তেমনি আগুনের চুল্লিতে যে ব্যভিচার করেছে নারী অথবা পুরুষ, এইভাবে উলঙ্গ অবস্থায় ওঠানামা করছে, করছে কিয়ামতের আগে। এটা এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে দর্শন করেছেন। অতএব এরপরে যখন হিসাব বিচার হবে, তারপরে জাহান্নামের শাস্তি, যেটা আসল জাহান্নাম, বিচারের পরে, কিয়ামতের পরে, এ তো আছেই। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। ঈর্ষার কারণেই তিনি নির্দেশ দিয়ে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অশ্লীল আচরণের নিকটবর্তী হইও না। অশ্লীল আচরণ করো না তা নয়, নিকটবর্তী হইও না। নিকটবর্তী হওয়া আর করা দুটো আলাদা জিনিস। নিকটবর্তী হওয়া মানে ভূমিকা, ভূমিকা কেমন? যেমন ব্যভিচার করো না, মানে একজন নারীর সাথে তুমি একবারে মিলনে লিপ্ত হইও না, এ হচ্ছে ব্যভিচার করো না। আর নিকটবর্তী হইও না মানে তার সঙ্গে টেলিফোনে কথা বলো না, ফেসবুকে চ্যাট করো না, কিংবা নেটের মাধ্যমে তার সঙ্গে পরিচয়, তার সঙ্গে অনেকে দিন শিক্ষার নাম করে দিনী বোন বলতে বলতে শেষকালে দিনী বউ বানিয়ে নিচ্ছে, বুঝে না? এরকম হচ্ছে, এরকম হচ্ছে। 27 বছরের ছেলের সঙ্গে 58 বছর মেয়ের প্রেম, কিসে? ফেসবুকে, আল্লাহ আকবার। মেয়ে নিজের বয়স গোপন করে প্রেম চালাচ্ছে, দিয়ে শেষকালে যখন মুখোমুখি হচ্ছে তখন দেখছে এই অবস্থা। শেষকালে তো একজন তো খুন হলো, আমাদের দেশে একজন খুন হয়ে গেল, মেয়ে নিজে তাকে খুন করলো। এইভাবে চ্যাট করতে করতে, ফেসবুকে চ্যাট করতে করতে, ছবি পাঠাও ছবি পাঠাও, হ্যাঁ পাঠাবো পরে পাঠাবো করতে করতে যখন ছবি পাঠাচ্ছে উলঙ্গ ছবি, তখন দেখছে তার নিজের মেয়ের ছবি। তার মানে চ্যাটটা হচ্ছিল আন্দাজে কার সাথে? নিজের মেয়ের সাথে। এইভাবে অশ্লীলতার ছড়াছড়ি একদম মানে সারা বিশ্বে ছেয়ে গেছে এই ফেসবুক নামক যে সোশ্যাল কি বলছে এটাকে, হ্যাঁ এটাকে যে সামাজিক একটা বন্ধনেরা কায়েম করে দিয়েছে, যে জাল বিছিয়ে রেখেছে জালের মাধ্যমে এক অপরের সাথে। এগুলো হচ্ছে কি? ব্যভিচারের নিকটবর্তী হওয়া। ব্যভিচারে যত রকম ভূমিকা আছে, এমন ভাবে মহিলা তুমি ব্যভিচার করবে না কিন্তু তুমি বেপর্দা হইও না। বেপর্দা হওয়ার মানে কি? ব্যভিচারের নিকটবর্তী হওয়া, নিজেকে প্রদর্শন করা। মেয়েরা সবাই চায় সাজগোজ করে বাইরে যাব, সবাই যেন আমার দিকে তাকাক। সেজে গেল, যদি কেউ না তাকায় তখন মেয়ের কিন্তু কোনো কীর্তি হয় না। সবাই তাকাচ্ছে তখন তার মনে কি হয়? মনটা কাতুকুতুলায় আর কি, যে সবাই আমার দিকে তাকাচ্ছে, তার মানে আমি কত সুন্দরী, আমি কত ভালো, আমার সবাই প্রশংসা করছে আমাকে। হ্যাঁ, কেউ যদি টেটকারি করে, কেউ কুমন্তব্য করে, কি ব্রিজিং করে, তার তখন গর্ব হয়, দেখ আমাকে দেখে এরকম বলছে, জানিস আমাকে এই বলেছে, আমাকে কিস করতে চায়, আমাকে টিস মারে, হ্যাঁ তার মানে কি আমি খুব ভালো, তোমাদের থেকে আমি ভালো। এ হচ্ছে মহিলা মহলে, নিজেদের সখী মহলে এদের গল্প। এইরকম যদি হয়, এগুলো হচ্ছে ব্যভিচারের নিকটবর্তী হওয়া। তুমি নিজেকে ব্যভিচারের নিকটবর্তী করছো, একটা ছেলের সঙ্গে চ্যাট করছো, কথা বলছো, মেসেজ পাঠাচ্ছ, SMS পাঠাচ্ছ, কিংবা কেউ পাঠালে তুমি তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছ, তারপরে তার সঙ্গে আস্তে আস্তে আস্তে আস্তে চলে যাচ্ছ ওইদিকে। এগুলো ব্যভিচারের নিকটবর্তী হওয়া, এক ধাপ দুই ধাপ। অতএব যদি কোনো মহিলা এমন বাজনাদার অলংকার পরে পুরুষদের সামনে যায়, সে ব্যভিচারের নিকটবর্তী হয়, তাই না? যদি কোনো মহিলা সেন্ট পাউডার পারফিউম মেখে পুরুষদের সামনে দিকে যায়, সে বেশ্যা বলা হয়েছে। কেন? যেহেতু সে ব্যভিচারের নিকটবর্তী হয়। এইভাবে যদি কোনো মহিলা এমন অবস্থায় থাকে যে অবস্থায় পুরুষরা দেখে তার প্রতি লালায়িত হয়, তাহলে সে ব্যভিচারের নিকটবর্তী। আল্লাহ তাআলা বলছেন ব্যভিচারের নিকটবর্তী হইও না, ব্যভিচার করো না, তা না, ব্যভিচারের নিকটবর্তী হইও না, নোংরামির নিকটবর্তী হইও না, চাহে চাহে গোপনে হোক চাহে প্রকাশ্যে হোক। অনেক মানুষ গোপনে গোপনে, এই তো গোপনে ঘরের ভিতর থেকে বেশ আপনার হচ্ছে, এই ফেসবুক থেকে নিয়ে আপনার নেটের মাধ্যমে, কিংবা আজকাল SMS, এই মোবাইল, এই সর্বনাশ এনে দিয়েছে কত রকম প্রেম, এবং প্রেম ঘটিত কত রকম দুর্ঘটনা এই মোবাইলের দ্বারাই হচ্ছে। এই মোবাইল দিয়ে গ্যালাক্সি আর কি কি, স্যামসুং, তাতে বহু রকমের ছবি, আপনি দেখেন তাকে দেখান, আপনি আপনি উলঙ্গ অবস্থায় দেখেন আর উলঙ্গ অবস্থা দেখান, এইভাবে কত রকম চলছে। ব্যভিচারের নিকটবর্তী হয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, খবরদার অশ্লীলতার প্রকাশ্য গোপন কোন অশ্লীলতার নিকটবর্তী হইও না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, দেখেন এর পরে পরেই আল্লাহ হত্যার কথা বলছেন, কারণ এর পরেই হত্যা ঘটে। প্রেম পীড়িত নিয়ে কত হত্যা ঘটছে এবং ঘটে, আর প্রেম পীড়িতের ফলে কত অবৈধ সন্তান হত্যা হচ্ছে এবং হবে, কারণ ওই সময় যে ওই অশ্লীলতার কারণেই অবৈধ সন্তান এসে যায়, তাকে লোকে এমনি হত্যা করে। আল্লাহ তাআলা বলছেন খবরদার হত্যা করো না, অধিকার ছাড়া কোন প্রাণ হত্যা করো না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, তোমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যেন তোমরা অনুধাবন করো। শেষকালে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন সূরা বানী ইসরাইল 32 নম্বর আয়াতে ওয়ালা তাকরাবুজ জিনা, ওখানে বলেন অশ্লীলতার নিকটবর্তী হয় না, এখানে বলছেন জিনার নিকটবর্তী হয় না, ব্যভিচারের নিকটবর্তী হয় না। আর তার মানে ব্যভিচারের যে ভূমিকাগুলো আছে সেই ভূমিকার নিকটবর্তী হয় না। পর পুরুষের সঙ্গে বা পর মহিলার সঙ্গে তুমি হাসলে, হেসে কথা বললে সরাসরি, অথবা আরো কাছাকাছি হলে, তাহলে ব্যভিচারের নিকটবর্তী হওয়া হয়। তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না, কেন? ইন্নাহু কানা ফাহিশা, কারণ তা হচ্ছে নিশ্চয়ই তা অশ্লীল, ওয়াসাআ সাবিলা, এবং নিকৃষ্ট আচরণ, খুবই নোংরা পথ। এই পথ দিয়ে গেলে সমাজে অশান্তি আসে, কত সুখের সংসারে আগুন লাগে, এবং কত দাম্পত্য ভেঙে চুরমার হয়ে যায়। সাধারণত দাম্পত্যের ঘর হচ্ছে শীষমহল, কাঁচের ঘর, সামান্য আঘাত করলেই ভেঙে যায়, অথবা তাসের ঘর, সামান্য আঘাত করলেই ভেঙে যায়। বহু দাম্পত্যর গাড়ি চলে টানে, না হয় ঠেলায়, টানে এবং ঠেলায় চলতে চলতে যদি তার উপরে কোনো বাধা আসে, এই শ্রেণীর কোনো অশ্লীলতা তার মধ্যে প্রবেশ করে, তাহলে কি হয়ে যায়? সেই গাড়ি আর চলতে পারে না। সুতরাং তোমরা অশ্লীলতার নিকটবর্তী হইও না, আর এই অশ্লীলতার কারণে যে ঈর্ষা সৃষ্টি হয় সেই ঈর্ষা আল্লাহ তাআলার আছে। এবং সবচেয়ে বড় ঈর্ষাবান কে? মহান আল্লাহ। মানুষকে উচিত, প্রত্যেক স্বামীর উচিত, প্রত্যেক গৃহস্বামীর উচিত ঈর্ষাবান হওয়া, যাতে করে অশ্লীলতা তাদের মাঝে স্থান না পায়, তার সংসারে স্থান না পায়, তার বাড়িতে স্থান না পায়। যেহেতু ঈর্ষা সাধারণত স্ত্রী, মা, বোন, মেয়ে, তারপরে ঘরের বউ, সবারই জন্য ঈর্ষা হওয়া দরকার। এ নয় যে যা করছে করুক, সমস্যা নেই, উদারপন্থী আসছে, বাড়িতে আছেন আপনি মা কিংবা আপনি বাপ, বাড়িতে বসে আছেন, হঠাৎ করে কলিং বেল বেজে উঠল, কলিং বেজে যে উঠেছে, আপনি আপনার মেয়েকে বলছেন অথবা আপনার বউকে বলছেন, যাও দেখো তো কে বটে। তারপরে গেটটা খুলে দিলে বললো অমুক, আচ্ছা আচ্ছা বসো বসো, হ্যাঁ বসো, যাও চা করে দাও, চা করে দাও। তারপরে আর কে বলছে? আমার ক্লাসমেট, গার্লফ্রেন্ড, কেউ বলছে আমার গার্লফ্রেন্ড, কেউ বলছে আমার বয়ফ্রেন্ড। দিয়ে তাদের সঙ্গে, হ্যাঁ যাও ঠিক আছে, তাদেরকে সুযোগ দিয়ে বৈঠকখানে তারা গল্প করছে, না পড়া দেখতে এসেছে, আচ্ছা ঠিক আছে পড়া দেখো। এবারে তার জন্য কি একসঙ্গে এইভাবে নির্জনে বেপর্দায় দেখা সাক্ষাৎ চলবে? কে এসেছে? না প্রাইভেট মাস্টার, প্রাইভেট মাস্টার রেখেছেন একজন যুবক ছেলে, আপনার মেয়েকে পড়িয়ে যাচ্ছে, অনেকে আপনার বউকেও পড়ায়। আমি শুনলাম মক্কাতে এক ভদ্রলোক ইউনিভার্সিটিতে পড়ছে, তার মেয়ে নাকি ইংরেজি পড়া জানতো না, তো সে এক ছেলেকে ফিক্সড করেছিল তার বউকে ইংরেজি শিখিয়ে যাবে। তার মানে বউ, কারো বউ প্রাইভেট পড়তে পারে, আর সেই ক্ষেত্রে নির্জনতার সুযোগ দিচ্ছে একজন পুরুষ, বুঝলেন, আবার দুঃখের বিষয় আলেম, মানে অনেক আছে আলেম জালেম যারা মানে না, অনেকে ইসলামের ফতোয়া দেয় কিন্তু সে ফতোয়া নিজেই মানে না, এগুলোকে উদারপন্থী হিসাবে মানে, তারা বলে কি সমস্যা নেই, প্রাইভেট মাস্টার, প্রাইভেট টিউটর, হ্যাঁ, তারপরে আপনার কি বলে বয়ফ্রেন্ড কিংবা দোলাভাই কিংবা দেওর ইত্যাদিকে সুযোগ দেওয়া হয়, এবং তারা আপোষে এসে নির্জনতা অবলম্বন করে, আর তারপরে আস্তে আস্তে ব্যভিচারের নিকটবর্তী হয়। এক ভাই আমাকে বললেন, হুজুর আমি এক মেয়েকে পড়াই, তো সে ওই পড়তে চায় না, খালি দুষ্টামি করে, কি বলে হুজুর স্যার আজকে পড়তে ভালো লাগে না, একটা গান শোনান, স্যার আজকে পড়তে ভালো লাগে না, একটা ফুল আঁকেন, এই ইত্যাদি ইত্যাদি। এইভাবে আস্তে আস্তে আস্তে আস্তে কি হয় বুঝতে পারছেন কোন দিকে যায়? এমন দিকে যায় যে শেষকালে ব্যভিচারের নিকটবর্তী হয়। এগুলো হচ্ছে অশ্লীলতা, আল্লাহ তাআলা এগুলো অপছন্দ করেন। যেহেতু আল্লাহ তাআলা সবার চেয়ে বেশি ঈর্ষাবান, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দেন যেন আমরা ঈর্ষাবান হতে পারি, মেয়েদের ব্যাপারে, ছেলেদের ব্যাপারে, সবারই ব্যাপারে, অশ্লীলতার ব্যাপারে যেন আমরা ঈর্ষাবান হতে পারি, নচেত আমাদের সমাজে অশান্তি আসবে, আমাদের বাড়িতে অশান্তি আসবে, সংসারে অশান্তি আসবে, সংসারে আগুন লাগলে সে আগুন নিভানো বড় কঠিন হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين